السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا পাপের প্রভাব সম্মানের উপরে সম্ভ্রমের উপরে মান সম্মান ইজ্জতের উপরে যে পাপের প্রভাব পড়ে সে নিয়ে আলোচনা করছিলাম এবং তার কিছু কারণ বলছিলাম কোন কোন কারণে এই পাপ ঘটে এবং সেই পাপের ফলে মানুষের মান ইজ্জত চলে যায়। ব্যভিচার একটা অশ্লীল কাজ, যে কোরআনে বলা হয়েছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না কারণ তা হলো অশ্লীলতা। নিশ্চয়ই অশ্লীলতা বিবাহ বহির্ভূত সম্পর্কে কারো সঙ্গে মিলনে সহবাসে লিপ্ত হওয়া, এ বিশাল অশ্লীলতা। আর এর প্রধান ভূমিকা হল স্পর্শ, মানে মহিলার গায়ে স্পর্শ করা কিংবা মহিলা পুরুষের গায়ে স্পর্শ করা। মিলনের ইচ্ছা না থাকলেও, আপনার মিলনের ইচ্ছা নেই, তবুও যদি আপনি মহিলার গায়ে স্পর্শ করেন, যে মহিলাকে স্পর্শ করা আপনার জন্য জায়েজ না, নন মাহরাম, তা ইসলামে সেটা অনুমোদন নেই যে আপনি তাকে স্পর্শ করেন, কারণ সেই পরশই হতে পারে মিলনের দূত, হয়তো বা এই পরশেই শুরু হয়ে যাবে, যেটা আগে ঘটতে পারে তা হঠাৎ ভূমিকা শুরু হয়ে যাবে আর ঘটাতে পারে নৈতিকতা ধ্বংসের অনেক বড় পাপ। এই জন্যই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আইয়ুতা'ন ফি রাসি রাজুলিন বিমিখিয়াতিন মিন হাদীদিন খায়রুল লাহু মিন আই ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু। তার মানে তোমাদের কোন ব্যক্তির মাথায় লৌহ সূচ দ্বারা, লোহার সূচ দ্বারা খোঁচা যাওয়া ভালো, কি ডারণ লাগবে নাকি কষ্ট লাগবে? অবশ্যই কষ্ট লাগবে। লোহার সুই যদি হয় মাথায় দেন, নিশ্চয়ই এটা খারাপ লাগবে বা কষ্ট লাগবে। এটা তোমাদের ভালো, তবুও যে নারী তার তোমার জন্য বা তার জন্য অবৈধ তাকে স্পর্শ করা ভালো নয়। তার মানে এমন যে একটা নারীকে স্পর্শ করতে হবে আর মাথায় আপনার সুচ ভোঁকা যাবে, কোনটাকে গ্রহণ করতে হবে? মাথায় আপনার সুচ ভোঁকা যাক, সুই ভোঁকা যাক, তবুও আপনি বর নারীকে টাচ করবেন না, স্পর্শ করবেন না। সুতরাং এটা হচ্ছে ইসলামের বিধান, বিশেষ করে ভিড়ের মাঝে স্পর্শ থেকে সতর্ক থাকতে হবে চরিত্রবান পুরুষকে। ভিড়ের মাঝে যে সময় আপনি গেলেন আর ভিড়ের সুযোগ নিয়ে নারী দেহ বা তার কোমলাঙ্গ স্পর্শ করা, গায়ে গা দেওয়া, যেমন বিশেষ করে বাসের সিটে, প্লেনের সিটে, প্লেনের সিটে দেখেছেন মহিলা যদি একা থাকে তার পাশে কে বসে? ডাইনে মায়ে কেউ না কেউ বসবে, সিঙ্গেল সিট তো নেই প্লেনে, নাকি গেটের সামনে একটা থাকে, কোনো কোনো জায়গায় থাকে, কিন্তু সিটটা পাবে তবে তো। এবারে যা পাশেই বসবে, প্লেনে হোক, ট্রেনে হোক আর বাসেই হোক, ভিড়ে, আর ভিড় হলে তো বুঝতেই পাচ্ছেন সব চ্যাপ্টা। তো এইভাবে ঠাসা ঠাসি করে যে কোনো সময় যদি কোনো মহিলাকে যেতেই হয় বাধ্য হয়ে, তো তার গায়ে যেন স্পর্শ না হয়, এটা চরিত্রবান পুরুষকে, বুঝলেন, বিশেষ করে মুসলিমকে খেয়াল করতে হবে। যে মহিলা দাঁড়িয়ে আছে আর আমি গাটা এড়িয়ে দিলাম, বাস চলছে আমি ঘুমিয়ে বাস তার গায়ে ঢলে পড়লাম, এটা যেন না হয়। অনেকে মজা নেয়, এই মজা নেওয়ার ব্যাপারটা যেন না হয়, চেষ্টা করতে হবে তার গায়ে আমার গা স্পর্শ না হয়, না লাগে। পর্দাহীনতা ব্যভিচারের একটি বড় ছিদ্রপথ। এবার অন্য একটা প্রসঙ্গ, এটা হলো কি নারী দেহ স্পর্শ করা। এইখানে দেখেন নারী দেহ স্পর্শ কখনো কখনো করতে হয় শহরে, মনে করুন আপনার সঙ্গে একটা মহিলা আছে কিংবা কোনো মহিলা অজ্ঞান হয়ে গেল হঠাৎ করে পড়ে যাচ্ছে, আপনি তাকে ধরবেন না? ধরবেন না, ধরতে হবে, এটা বাধ্য হয়ে। সফরে অনেক সময়ে এরকম ঘটতে পারে, অনেক মহিলা বমি হয়, এমন বমি হয় যে সে তাকে সহযোগিতা করতে হবে। তো এই জন্যই নারীর শর্ত হলো যে সে যেন মাহারাম ছাড়া সফর না করে। কেন? মাহারাম সে স্পর্শ করতে পারবে, সে তাকে ধরতে পারবে, সে তাকে সান্ত্বনা দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি, মাথায় কোলে মাথা রেখে তার মাথায় পানি ঢালার দরকার হলে দিতে পারবে। কিন্তু মাহারাম যদি না হয় তো সমস্যা হবে না? হবে না, অবশ্যই হবে। দূরের পথ, এখান থেকে গেল গাড়িতে একা, তারপরে প্লেনে গেল একসাথে বসে গেল, তারপরে আর নামলো একসাথে বসে গেল, এতে সমস্যা আছে না? নাই, ঘষাঘষিতে, ঘর্ষণে এবং কাছাকাছিতে আর লাগালাগিতে একটা আকর্ষণ হবেই হবে। সেই আকর্ষণ নিষেধ মানে নিষিদ্ধ বটেই, আর তাতে যেহেতু বিপদ ঘটে এই জন্য শরীয়ত শর্ত বেঁধে দিয়েছে যে কোন মহিলা যেন মারান ছাড়া শর্ত সফল না করে। এই জন্যই যে স্পর্শ করা যায় না, অন্য নন মাহারামকে স্পর্শ করা যায় না। এবারে পর্দাহীনতার কথা, পর্দাহীনতার ফলে ব্যভিচার বেড়ে চলেছে, মেয়েরা পর্দা করে না। আগে আগে দেখা যেত যে মেয়েরা সালোয়ার কামিজ পরছে, মোটামুটি ওড়নাটা মাথায় নিচ্ছে, মাথায় নেয় না গায়ে নিচ্ছে। এখন তো আগে তো ভাঁজ করে ও বুকের উপরে রেখে নিত, এখন আবার ওড়না নেয়ই না, ফাঁকা আপনার ব্যভিচার বাড়ছে। আর নারীতে দর্শন সুলভ হওয়ার ফলে ব্যবহার সুলভ হয়ে উঠছে, ব্যভিচার ও ধর্ষণের বাজার গরম হয়ে যাচ্ছে, বেড়ে চলছে কুমারী মা ও অবৈধ সন্তানের সংখ্যা। আজকাল আইনও পাস হচ্ছে, স্কুলে ছেলেকে ভর্তি করতে যাবে বাপের নামের দরকার নেই, কেন কুমারী মায়ের, হ্যাঁ মায়ের নামই হবে, কেননা কুমারী মায়ের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। ইউরোপ থেকে শুরু হয়েছে, আমাদের দেশও ইরান তোরান পার হয়ে আজ তোমার দেশে নেমেছি, আসছে আসছে ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের দেশেও আসছে। আইন পাস হচ্ছে, আইন পাস হচ্ছে যে স্কুলে স্কুলে স্কুলে স্কুলে যৌন শিক্ষা দিতে হবে। বুঝতে পারছেন, যৌন শিক্ষা কি জন্য দিতে হবে, এই ব্যভিচার তো ঘটবে, এই বাধা দিতে পারবো না। তো এই ব্যভিচারের ফলে যদি কোনো অসুখ না হয়, কোনো সমস্যা না হয়, বাচ্চা ছেলে না আসে, এসব ট্রেনিং দিতে হবে। বুঝতে পারছেন, তো অশ্লীলতার এমন এক পর্যায়ে এসে গেছি আমরা, আর পর্দাহীনতা হচ্ছে একটা ছিদ্র পথ, আর তাতে ইজ্জত যায় উভয় পক্ষে, উভয় পক্ষের ইজ্জত যাবে, মানে অবৈধ সন্তান এটা কি কারো ইজ্জত রক্ষা করে না, এতে অভয় পক্ষের ইজ্জত যাবে। আর এই ইজ্জত ঢাকার জন্য অনেকে ভ্রূণ হত্যা করে, ভ্রূণ হত্যা যায় না যায়, এই ইজ্জত রক্ষা করার জন্য অনেকে ভ্রূণ হত্যা করে, এই ইজ্জত রক্ষা করার জন্য অনেকে আত্মহত্যা করে, না এসব যায় না। তাহলে আসল জায়েজ কোনটা, যেটা করতে হবে সেটা কি, ব্যভিচার বন্ধ করতে হবে। আর ব্যভিচারের ছিদ্র পথ ভূমিকা এসব বন্ধ করতে হবে, পর্দাহীনতা রুখতে হবে ইত্যাদি। সেই চোরাপথ রুদ্ধ করার লক্ষ্যে পবিত্র পরিবার গঠনের উদ্দেশ্যে ইসলাম পর্দার বিধান দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন সূরা নূরের 31 নম্বর আয়াতে পর্দার বিধান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুযন মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে পর্দা করার জন্য নিজেদের দৃষ্টিকে সংযত করে, ওয়াইয়াহফাযুনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে, লজ্জাস্থান মানে গোপনাঙ্গ রক্ষা করে, কিসের থেকে রক্ষা করে, যাতে যার জন্য দেখা হালাল নয়, লজ্জাস্থান কে দেখবে, কেবল স্বামী দেখবে, তাই না, এই স্বামী ছাড়া অন্যকে না দেখায়। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেটা প্রকাশ পায় সেটা ছাড়া অন্য সৌন্দর্য যেন নারী অপরকে দর্শন প্রদর্শন না করে। তো মহিলার সৌন্দর্য হতে দুই প্রকার, এক হচ্ছে দৈহিক সৌন্দর্য যেটা আল্লাহর সৃষ্টি, আর দ্বিতীয় হচ্ছে বাহ্যিক সৌন্দর্য যেটা মহিলার সৃষ্টি। মহিলার সৃষ্টি বলতে সবই তো আল্লাহ সৃষ্টি, এই জামা কাপড় সবই আল্লাহ সৃষ্টি, কিন্তু মহিলা নিজের সৌন্দর্য গ্রহণ করেছে, এই জামাটা পরেছে, এখানে কাজল দিয়েছে, এখানে কি বলে এটাকে লিপস্টিক দিয়েছে, গায়ে পাউডার দিয়েছে, হাতে মেহেন্দি দিয়েছে, চুড়ি ইত্যাদি ইত্যাদি অলংকার পরেছে, এটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, ম্যাক্সি পরেছে বা সালোয়ার কামিজ পরেছে বা যাই হোক যে বাড়ি শাড়ি পরেছে, তো এই যে বাহ্যিক সৌন্দর্য, দুই রকম সৌন্দর্য, এই সৌন্দর্য যেন প্রকাশ না পায়, তবে যেটা প্রকাশ পায় মানে উপায় নেই ঢাকা, তো সেগুলোর ক্ষেত্রে ব্যাপার আলাদা। যেমন যদি বোরকা দিয়ে নিজের সৌন্দর্য ঢাকা যায়, একটা হচ্ছে দৈহিক সৌন্দর্য, একটা হচ্ছে লেবাসী সৌন্দর্য, ঢাকলে কিছু তো নিয়ে থাকবে, তো বেরিয়ে থাকলে পরে তখন সমস্যা নেই। আজকাল বোরকা উঠেছে এমন যে তার উপরে বোরকা পরা দরকার, বোরকা এমন সব ওই যে কি বলে ওটাকে মুজারকাশ, তার মানে এমব্রয়ডারি করা, নানা রকমের ফুল, নানা রকমের কামদানি করা, তো এগুলোতে এমন এমন বোরকা যে তাকে আবার একটা বোরকা দিয়ে ঢাকতে হবে, তো যেগুলো মোটামুটি প্রকাশ হয়ে পড়ে। এছাড়া অবশ্য অনেকেই বলছেন যে মহিলা হাতের কবজি, পায়ে পায়ে পাতা ইত্যাদি, এগুলো ঢাকা মুশকিল, কাজ কামের সময়ে খুব কঠিন, সমস্যা নেই, কিন্তু চেহারা ঢাকতে হবে না, হবে না, চেহারা ঢাকতে হবে না হবে নিয়ে ওলামাদের মতভেদ আছে, কিন্তু সঠিক হলো যে ঢাকতে হবে। আমাদের মুনির ভাই একটা উদাহরণ দিয়েছিলেন যে পুকুরের পানি আছে, পুকুরে মাছ বেরিয়ে যাবে, তার জন্য কি করতে হয়? পুকুরের পানি বের করার জন্য একটা কি থাকে, ওটা কি বলে? সেটা যদি খুলে রাখি তাহলে মাছ থাকবে, বর্ষার পানিতে সব বেরিয়ে যাবে, ওটাকেও কমসে কম ঢেকে রাখতে হবে। তো মুখটা ঢাকতে হবে, আর মুখ হচ্ছে সৌন্দর্যের আসল জায়গা। যদি বলা হয় মেয়েটা সুন্দরী না অসুন্দরী, দেখো তো ভাই সুন্দরী না অসুন্দরী, পাটা দেখবে না, পাটা দেখে না পেটটা দেখে বলবে যে মেয়েটা সুন্দরী না অসুন্দরী, মুখ দেখে চেহারা দেখে বলবে, তাই না? তাহলে চেহারা তাকিয়ে ঢাকতে হবে, চেহারাতেই বোঝা যায় যে সুন্দরী না অসুন্দরী, চেহারা ঢাকতে হবে। তাহলে বের করবে না, সব গোপন করবে, কার কাছে বলছে পরে, কার কাছে সেটা পরে বলছে। ওয়ালিয়াদরিবনা বিফুমরিহিন্না আলা জুইবিহিন, তারা যেন তাদের যে দোপাট্টা বলা হয় কি বলে ওটাকে, ওড়না, এই ওড়না দিয়ে তারা যেন নিজেদের বক্ষস্থল ঢেকে রাখে। জামা পরবে, জামাতে বক্ষস্থল বেরিয়ে থাকবে, এক হচ্ছে যে জামা ছাড়া বেরিয়ে থাকবে, আর এক হচ্ছে জামার উপরে বেরিয়ে থাকবে। তো এই যে উঁচু ভাবে দেখা যায় এটা যেন দেখা না যায়, উপরের ওড়না দিয়ে যেন দেখা। এখানে কিন্তু আলাদা জামা পড়তে পারে না, জামা পড়ার জামাটা পড়েছে, কিন্তু জামাতে উঁচু উঁচু দেখা যায়, তার জন্য মাথার উপর থেকে ওড়না দিয়ে বক্ষস্থলকে যেন ঢেকে নেয়। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আর আমাদের বাংলাতে বলে নারীর সৌন্দর্য নারীর অহংকার, নারীর সৌন্দর্য নারীর অহংকার, কিন্তু নারীর সৌন্দর্য নারীর বক্ষস্থলে, এটা প্রসিদ্ধ। এই জন্য নারীর সৌন্দর্যকে গোপন করতে হবে, কিন্তু গোপন একান্ত করা যাবে না, কাকে, যাকে যা যার অনুমতি আছে তাকে আপনি গোপন করতে, না গোপন না করলেও চলবে। তো তার মধ্যেও বলেছিলাম যে নারীর যেমন লিবাস পোশাক পর্দা করতে হবে না, মাথার চুল দেখাতে পারবে, হাত দেখাতে পারবে, পা দেখাতে পারবে, আর তার থেকেও যেটা আরো গভীরে সেটা শুধু স্বামী দেখবে, তাই না? তো স্বামী দেখবে ছাড়া বাকি ভাই বাপ চাচা আপন চাচা আপন ছেলে আপন কি বলে মামা দেখতে পারবে, খালু দেখতে পারবে নাকি, খালু খোপা না। সুতরাং কে কে পারবে দেখুন, বলছেন ইল্লা লিবুলাতিহিন্না, স্বামী, আর স্বামী তো সর্বাঙ্গ দেখতে পারে, আও আবাইহিন্না, বাপ দেখতে পারবে কিন্তু সর্বাঙ্গ না, তাই না? আও আবাই বৌলাতিহিন্না, কিংবা স্বামীর বাপ, স্বামীর বাপ কে হয়? শ্বশুর, আপন শ্বশুর, সব শ্বশুর না, আপন শ্বশুর, আর খুব শ্বশুর, চার শ্বশুর, কি কি শ্বশুর এসব না, খালি আপন শ্বশুর। আও আবনাইহিন্না, কিংবা নিজের ছেলে, আও আবনাই বৌলাতিহিন্না, কিংবা স্বামীর ছেলে, স্বামীর ছেলে মানে অন্য স্ত্রীর ছেলে, আও ইখওয়ানিহিন্না, তার ভাই, মহিলাদের ভাই, আও বানি ইখওয়ানিহিন্না, কিংবা ভাইপো, ভাই বা ভাইপো, আচ্ছা চাচাতো ভাই না, চাচাতো ভাইপো না, এদেরকে দেখানো যাবে না, আও বানি আখাওয়াতিহিন্না, কিংবা বোনপো, বোন তো মহিলা, তাকে তো সৌন্দর্য দেখাতেই পারে কিন্তু সর্বাঙ্গ না, কিন্তু বোনপো তাই, আও নেশাইহিন্না, যদি কোনো মহিলা হয় তো মহিলার সামনে পর্দা নেই, তাহলে সর্বাঙ্গ দেখবে তা না, আও মা মালাক্কা তাইমান হুন্না, আর হচ্ছে অধিকারভুক্ত দাসী, এই দাস দাসী নয় যারা এখন বর্তমানে কাজ করছে, ড্রাইভারি করছে বাড়িতে, তারা এসে ঘর ঢুকবে আর সব দেখবে, মেয়ে মহিলা দেখবে তা না, এটা হচ্ছে অধিকারভুক্ত দাসীর কথা। আবিদ তাবেইনা গাইরে উলিল ইরবাতি মিনাল রিজাল, এমন পুরুষ আছে যৌন কামনা রহিত, যৌন কামনা রহিত মানে তাদের যৌন মানে আকর্ষণ নাই, আকর্ষণ নেই তাদের, যৌন খোদাই নেই, যৌন ব্যাপারটাই বোঝে না, যেমন হিজড়ে, হিজড়ে তারা এসব বোঝেই না, যদি এরকম হয়, আর কিছু হিজড়ে আছে বোঝে, বহু রকমের হিজড়ে আছে। তো যারা যৌন কামনা, যৌন কামনা রহিত, যাদের যৌন কোনো উত্তেজনাই নেই, এমন পুরুষ যদি হয় ঘরে কাজ করে সমস্যা নেই। আবি তিফলিল লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এমন শিশু, এমন শিশু যে মহিলা সম্পর্কে বোঝে না, এটা কি ওটা কি, দেখবেন কোন কোন ছেলে আছে পাকা, আপনি বাবার কালে দেখেননি, বাবার কালে ছিল না, দেখবেন কি এখন ছেলেরা দেখছে। তো ইঁচড়ে পাকা ছেলে যদি এমন হয় যে মহিলা সম্পর্কে বুঝে, তাকেও পর্দা করতে হবে, তাকেও দেখানো যাবে না। আর তারা যেন এমন সজোরে পদক্ষেপ না করে যাতে তাদের গোপন আবরণ প্রকাশ পেয়ে যায়। কেমন কথা, মহিলা বোরকা পড়ে আছে, বেপর্দা মহিলা কথা বাদ দেন, বোরকাওয়ালি মহিলা পায়ে কি পড়ে আছে, ওটা কি বলে, ঝুমুক ঝমুক ঝমুক করে যায় পড়ে আছে, কিংবা বোরকার ভিতরে শাড়িতে কি আছে, খুঁটকাঠি, কিংবা বোরকার ভিতরে হাতে কি আছে, কাঁচের চুড়ি, এইভাবে করলে ঝনঝন করে যে মহিলা এটা কি করে জানেন, আকর্ষণ করে, এটা হচ্ছে আকর্ষণ। তো এই আকর্ষণ যেন মহিলার এমন ভাবে চলাফেরা না করে যাতে তার গোপন অলঙ্কার প্রকাশ পায় শব্দের মাধ্যমে, এবং পর পুরুষের মনে কি সৃষ্টি করে, আকর্ষণ সৃষ্টি করে, এমন করা তার জন্য জায়েজ নয়। অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনের দল তোমরা সবাই, নারী পুরুষ সবাই আল্লাহর দিকে তওবা করো। এই সবগুলো করো না, যে নিষেধ করা হচ্ছে তার মানে পর্দার বিধান মেনে নাও, পর্দার বিধান মেনে নাও, সবাই আল্লাহর দিকে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও, আর সম্ভবত তোমরা তওবা করলে সফল হয়ে যাবে, সফল কাম হবে, কেয়ামতে তোমরা পার পেয়ে যাবে। তো এখানে এই পর্দার বিধান দেওয়া হলো কি জন্য, ব্যভিচারের ছিদ্র পথ বন্ধ করার জন্য। এমনি বাড়ির ভিতরেও পর্দা করতে হবে, আকাশ পর্দা, আর আমরা ইনশাল্লাহ আলোচনাতে বলবো যে পর্দা মানে যে যাকে দেবর বলে, দেবর, কোন মুসলমান নারীর দেবর হতে পারে, দেবর মানে কি, দ্বিতীয় বর, তো কোন মুসলমানের মেয়ে দুটো বর হতে পারে, একটাই বর হবে তার স্বামী, কিন্তু যাদের আছে দেবর দ্বিতীয় বর তাদের কথা আলাদা, কিন্তু আমাদের দ্বিতীয় বর নেই, তাতে তাকে দেখা দেওয়া যাবে না, স্বামী ছোট ভাই হোক আর বড় ভাই হোক সমান, আমাদের এমন নয় যে ভাসুর তাকে ঘন্টা টানবো আর দেওয়ার হলে পরে হ্যাঁ এসো তার সঙ্গে গোষ্ঠী গোষ্ঠী করবো না, এরকম বিধান না, যেমন ছোট ভাই তেমনি বড় ভাই, বাকি থাকলে নন্দাই, নন্দাই মানে ননদের স্বামী, বাড়ির ভিতরে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সর্বনাশ, এরা ভাই রূপে আসে, শেষকালে সর্বনাশ করে যায় বনে। তো এদেরকেও পর্দা করতে হবে, বাড়ির ভিতরেও পর্দা করতে হবে, বিশেষ করে যেন একান্তে নির্জনে নিরালায় তাদের বাস না হয়। বাড়িতে দুই ভাই, দুই ভাই থাকে, এক ভাইয়ের বিয়ে হলো, তারপরে বড় ভাই বাজারে যায়, বড় ভাই কাজে যায়, বড় ভাই মাঠে যায়, আর ছোট ভাই বাড়িতে আছে, এসে ভাবি ভাত দাও, এবার ভাতের ঘরে ঢুকলো, ভাবি ভাত দিচ্ছে, দেওয়ার বসে বসে খাবে, এটা কি হলো, নির্জনতা অবলম্বন, তাই না, নির্জনতা অবলম্বন। এখানে পর্দা নেই, পর্দা করছো না, আর তার সঙ্গে আবার কি করছো, নিরালায় বসে দুজনে খাওয়া দাওয়া ইত্যাদি। তাহলে এখানে কি হাদিসে যেটা বলা হয়েছে, ওর সামনে আলোচনায় আছে সম্ভবত সামনে, যে লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআহ, তার মানে কোন পুরুষ যেন কোন মহিলার সাথে একান্তে না বসে, নিরালায় না বসে যতক্ষণ না তার সঙ্গে কি থাকবে, মাহরাম থাকবে। মাহরাম কাকে বলে, বাদশা মিয়া, মাহরাম কাকে বলে, বাদশা মিয়া, বাদশা মিয়া এখন অন্য দেশে চলে গেছে, মাহরাম কাকে বলে, যার সঙ্গে চিরতরে বিবাহ হারাম, তাই না, যার সঙ্গে চিরতরে বিবাহ হারাম, তার সঙ্গ ছাড়া কোন মহিলা যেন কোন পুরুষের সাথে একান্তে বাস না করে। এমনকি বউ দেখতে গেলেন, বউ দেখতে গিয়ে অনেকে বলে আপনারা একটু সরে যান, আমি একটা গোপনে চলবে, বউ দেখবে, বিয়ে তো হবেই, সমস্যা কি, তাকে আমি একা দেখবো, তার সঙ্গে আমি একা কথা বলবো, একটু মজা সজা করবো, তাই না, না এটা এইরকম কোন মহিলা যার সঙ্গে এখনো বিয়েই হয়নি সেই মেয়েকে আপনার বাপও দেখতে পারে না। আপনি তো আপনার জন্য জায়েজ করা হয়েছে, যেহেতু আপনি বিয়ে করবেন, পাকা নিয়ত আছে, পাকা নিয়ত না থাকবে দেখা যায় না, চলো দেখতে বলছি, দেখে নি, বিয়ে করবো না, বিয়ে পরে হবে, দেখতে বলছি, একবার দেখে খাওয়া দাওয়া হবে, আর একটা মেয়ে দেখা হবে না, এরকম না, পাকা নিয়ত হবে তখন আপনার জন্য দেখা জায়েজ, যতটুকু দেখা আপনি মাথা চুল দেখতে পারেন, মুখ দেখতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি বলেন আমি একান্তে কিছু আলোচনা করব, কিছু গোপন কথা বলবো, আর তার সঙ্গে একটু মজাক সজাক করবো, তুমি কাউকে ভালোবাসো কিনা তুমি ইত্যাদি ইত্যাদি, হচ্ছে তো জানিস, এই জন্যই বলছি যে এটা জায়েজ না, এই বউ দেখার ক্ষেত্রেও এটা জায়েজ না, একান্তে নির্জন বাস করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পর্দার ব্যাপারে, বলছি পর্দা নসীন মহিলাদের কথা, খায়রুন নিসাইকুম, তোমাদের শ্রেষ্ঠ মহিলা কে জানো, জান্নাতি মহিলা, তোমাদের মধ্যে সব থেকে ভালো মেয়ে কারা জানো, শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ওয়াদুদুল ওয়ালুদ, তোমাদের সর্বশ্রেষ্ঠ স্ত্রী সে যে প্রেমময়ী, প্রেমময়ী স্ত্রী সবাই হতে পারে না, সব মেয়ে তার স্বামীকে ভালোবাসতে পারে না। আপনারা এটা জানেন যে দুনিয়াতে অধিকাংশ সংসার হচ্ছে তাসের ঘর, তাসের ঘর কেমন জাহাঙ্গীর ভাই, তাসের ঘর আপনি করলেন একটু যদি হাওয়া লাগে কিংবা একটু টাচ করে দেন ঘুরপুর করে পড়ে যাবে, কিংবা কাঁচের ঘর একটু শক্ত, তাসের ঘর থেকে কাঁচের ঘর একটু শক্ত, কিন্তু একটা পাথর দিয়ে ঢিল মেরে দেন ভেঙে না। অধিকাংশ সংসার, অধিকাংশ সংসার চলে টানে না হয় ঠেলায়, টানে মানে স্ত্রী ভালো নয়, না হয়তো স্বামী ভালো নয়, না হয়তো আত্মীয় ভালো নয়, কোন রকম টেনে টেনে টেনে টেনে সংসার করছে, আর না হয় ঠেলায়, ঠেলায় মানে ঠেলায় করে সংসার করছে, তালাক দি, এর বাবা হচ্ছে ফেসেরা, এর বাবা হচ্ছে রাজনীতি, হ্যাঁ নেতা, এর জানরেল, আমাকেও কেসে ফাঁসি দেবে, আমাকে বছর নির্যাতন কেস দেবে, আমার দরকার নেই চল, ঠেলায় ঠেলায় ঠেলায় ঠেলাতে দিয়ে ঠেলায় পরে ঢেলাই সারান, কোন রকম করে সংসার করছে, ভালোবাসা নেই, ভালোবাসে বলে সংসার, ভালোবাসার সংসার খুব বিরল, কদাচ আপনি দেখবেন ভালোবাসার সংসার আছে, বাকি সব টানে আর না হয় ঠেলা, টানে আবার দেখবেন কখনো সন্তানের টানে, স্বামী স্ত্রীকে চায় না, স্ত্রী স্বামী, কিন্তু ছেলে মেয়ে হয়ে গেছে কি করবো, হুজুর অনেক সময় দেখবেন মেয়ে অন্য ছেলের সঙ্গে লাইন আছে, আজকাল তো মাশাআল্লাহ নেটে বহু যোগাযোগ, লাইন আছে তবু তাকে ছাড়তে পারছে না, কেন ছেলে মেয়ে আছে, মায়া একটা, এই যে টানে, ছেলে মেয়ের টানে তাকে নিয়ে সংসার করতে হচ্ছে, অথচ যদি ছেলে মেয়ে না থাকলে হয়তো তাকে তালাক দিত, এইরকম হ্যাঁ টানে না হয় ঠেলায়, কেউ ঠেলে চালাচ্ছে আর কেউ টেনে টেনে চালাচ্ছে, তো অধিকাংশ সংসার ভালোবাসা নেই, ভালোবাসা খুব কম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শ্রেষ্ঠ রমণী সেই যে প্রেমময়ী, তার শ্রেষ্ঠ পুরুষ সেই যে প্রেমময়, যে ভালোবাসে, ভালোবাসার ভিত্তিতে সংসার হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তো এইরকম মেয়ে পাওয়া মুশকিল যে প্রেমময়ী ভালোবাসা, যেমন ভালোবাসা, ভালোবাসার পাগলে আমি দেখেছিলাম, ওকে না পেলে আমি মারা যাবো, তবে আমি আত্মহত্যা করতে বলছি না, আত্মহত্যা যারা করে তারা পাগল, আত্মহত্যা না, এমন যে হ্যাঁ আমি তাকে না পেলে আমি মারা যাবো, তাকে না হলে আমার চলবে না, তাকে স্বামীকে বিয়ের আগে না, বিয়ের আগে অনেক সময় বাবা ও আমার ও এমন মজনু, তাকে না পেলে আমি আর জীবনে, ওর মতো পুরুষ দুনিয়াতে কেউ নেই, কে বললো কে, ওর মতো মেয়ে আর দুনিয়াতে নেই, ওকে না পেলে তুই না মিলি পুরি জিন্দেগি, পুরি দুনিয়া মিলি তো কে, আবার তুই যদি আমার না হস তো সারা দুনিয়া যদি আমি পাই তো আমার সুখ নেই, কথা হলো দুনিয়া থেকে একটাই লাইলা জন্মনী ছিল, আরে দুনিয়া থেকে একটাই মজনু আছে, না অন্য পুরুষও তোমাকে এরকম ভালোবাসতে পারে, অন্য মেয়েও তোমাকে এরকম ভালোবাসতে পারে, প্রেমময়ী মহিলা, আর ওলুদ মানে হচ্ছে সন্তান দাত্রী, সন্তান সন্তান না দিলে পুরো সংসারে বানন দৃঢ় হয় না, দেখবেন প্রথমেই চেষ্টা করে শ্বশুর বাড়ির লোকে যে একটা ছেলে হয়ে যায়, কোনো সময় অনেক সময় এই যে ভালোবাসা সংসার নয়, এই টানাপোড়েন চলছে টানাপোড়েন চলছে, তখন শ্বশুর বাড়ির লোকে চেষ্টা করে কি একটা ছেলে হয়ে যায়, ছেলে হলে কি হবে তখন টানে চলবে, এসব বুদ্ধি আছে না, নেই সাংসারিক জীবনে এসব বুদ্ধি পাওয়া যায়, এই যে বেশি করে 5 লাখ 7 লাখ মোহরানা কাবিননামা লিখে কেন লিখে, এটাও একটা ঠেলা, ঠেলা কি যে তালাক দিলে এই ঠেলাতে বলো দাও আমার টাকা, এই ছেলাতে বেচারি আমরা সংসার করতে পারি, অত টাকা নেই বাবা দরকার নেই, কোন রকম করে কাজ চালিয়ে নেই, বুঝলেন যে এক একটা ঠেলা এক একটা টান আমাকে বোঝা দেওয়া আছে, তো মোট কথা হচ্ছে যে সন্তান দাত্রী মহিলা নিশ্চয়ই ভালো, আর দুর্ভাগ্যবশত যে বাঁধা হয় বন্ধা হয় তো আল্লাহর হুকুম, আল মুয়াতিয়া যে স্বামীর সহমত অবলম্বন করে, মানে স্বামী যেটা বলছে সেটাই, দেখবেন সংসারে স্বামী যেটা বলছে সেটাই যদি স্ত্রী মেনে নেয় সে সংসারে সুখ আছে, অথবা এর বিপরীত স্ত্রী যেটা বলছে সেটাই যদি স্বামী মেনে নেয় তাহলে দেখবেন সেখানে শান্তি আছে, এখন মুশকিল হচ্ছে মাঝখানে এই নিয়ে, ও বলছে পশ্চিম, তো বলছে পূর্ব, ও বলছে দিল্লি, তো বলছে বোম্বাই, ও বলছে ঢাকা, তো বলছে খুলনা। তার মানে এই যে একটা নৌকা, এটা কি বলে হালটানা না বৈঠা বৈঠা, এবার দুটো বৈঠা থাকে, একজন সামনে টানছে আর একজন পেছনে। এখন স্বামী টানছে ওই দিকে আর স্ত্রী টানছে এই দিকে, তোর নৌকাটা এক জায়গায় থাকবে না, চলবে, সংসার অচল হয়ে যাবে, নৌকা অচল হওয়ার মতো সংসার অচল হয়ে যাবে, একদম দাঁড়িয়ে যাবে। এখন এমন স্ত্রী হতে হবে যে মুয়াতিয়া, স্বামী যেটা বলছে ঠিক আছে ঠিক আছে, কোথায় যাবে ঢাকা যাবো, তখন স্ত্রী বলে ঠিক আছে ঢাকায় চলো, অথচ তার মন হচ্ছে আমি খুলনা যাবো। এখন মেয়েরা বলবে তাহলে পুরুষদের, পুরুষরা কেন মানে না, তাহলে তো অশান্তি থাকে না ভাই, পুরুষ হচ্ছে পুরুষ, সে তোমার খরচ খরচা দিচ্ছে, সে তোমার ভরণ পোষণ দিচ্ছে, সে দিচ্ছে, সে তোমার খরচ সবকিছু দিচ্ছে, তো তার কথাটা মানতে হবে না তোমার কথাটা মানতে হবে। অনেক মহিলা বলে যে তুমি যদি আমার কথাটা মেনে না তাহলে অশান্তি হয় না, তা তুমি কেন মানছো না আমার কথাটা, তুমি যদি আমার কথাটা মেনে না, আমি যেমন বলবো সেরকম যদি চলো তো অশান্তি থাকবে, থাকবে না। কিন্তু তুমি যদি বলো আমি আমার কথা মতো চলবো, আমি আমার মতে চলবো, আমি বলি আমার মতে চলবো, তো সে সংসার চলবে না, যেমন নৌকাটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, ও ওদিকে বৈঠা টানছে, এদিকে বৈঠা টানছে, নৌকা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে সেরকম। এই জন্যই হাদিসে বলা হয়েছে শ্রেষ্ঠ রমণী সে যে স্বামীর সহমত অবলম্বন করে, স্বামী যা বলে তাই। আর আল মুয়াতিয়া আল মুয়াসিয়া, আল মুয়াসিয়া মানে হচ্ছে স্বামীকে বিপদে শোকে দুঃখে সান্ত্বনা দেয়। ব্যবসায় নকশান হয়ে গেছে, কষ্ট দুঃখ করেন না, ইনশাল্লাহ আবার আমাদের, কেউ মারা গেছে তার সান্ত্বনা দুঃখ করেন না। আপনি জানেন মহিলা, এমনও মহিলা ছিল সাহাবাদের জামানায়, এখনো থাকতে পারে, যে মহিলা নিজের মৃত সন্তানকে ঢেকে রেখে স্বামীকে সান্ত্বনা দিয়েছে না, কি বলে সান্ত্বনা দিয়েছে, যদি আপনাকে কোন জিনিস ধার দেয় কেউ, তারপর সে যদি চেয়ে নেয় তো আপনার কিছু বলার আছে, আল্লাহ মাথা খারাপ হয়ে যায় সব শুনে, কি নারী তারা, ভেড়ি নয় নারী, কি নারী তারা, কি যুক্তি, কেউ যদি আপনাকে কোনো জিনিস ধার দেয় তারপর সে যদি চেয়ে নেয় তো আপনার কিছু বলার আছে, আমার কিছু বলার নেই। তাহলে শুনুন, আল্লাহ তাআলা যে সন্তান আপনাকে দিয়েছিলেন আল্লাহ তাআলা নিয়ে নিচ্ছে, তুলে নিচ্ছে, আল্লাহ দেখছেন, শোকে দুঃখে সান্ত্বনা দেয় এমন স্ত্রী, শোকে দুঃখে যেমন বিপদে পড়েছে, যখন যেমন একটা বিপদ আসুক সান্ত্বনা দিতে, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ করবেন না, আবার আমাদের ভাবে। আর বলে যে এই সর্বনাশ আমার কি হয়ে গেল, তা আমি কি করে হবে, পৌষ মাসে এই তো স্বামীর সুখ, পৌষ মাসে নাই ভাত, ঘরের মধ্যে দুঃখ, এ পৌষ মাসে ভাত নাই, খুব কথা হল, এই স্বামীর পেছনে লাগলো, স্ত্রী নিজের মায়ের বাড়িতে গিয়ে নানা বদনাম হয়েছে, না তুমি নিজে ধৈর্য ধরো, স্বামীকে সান্ত্বনা দাও, রুজি রুটি আল্লাহর পক্ষ থেকে আসে, তাকে সান্ত্বনা দাও, বোঝাও। আর মুয়াসিয়া ইজাত তাকাইন আল্লাহ, তার মধ্যে আল্লাহ তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, মানুষের ভয় না, স্বামীর ভয় না, কার ভয়, আল্লাহর ভয়, পর্দা করতে হবে কার ভয়ে, আল্লাহর ভয়ে, স্বামীর ভয় নয়, শ্বশুর বাড়ির ভয় নয়। আর তোমাদের মধ্যে শাররু নিসাইকুম, এটা শোনো, সব থেকে খারাপ মেয়েকে, খারাপ মেয়ে হলো আল মুতাবাররিজাত, যারা বেপর্দা, পর্দা করতে চায় না, বেপর্দা, হয়তো সামনে করে পেছনে করে না, হয়তো কোথাও গেলে বোরকা পরে আর ঘরের ভিতরে খোলা মেলা হাসপাতাল, তাই না, দেখবেন নিজেদের পরিবেশে সবাই সঙ্গে গোটা বসা, ঘরের বাইরে থেকে আসছে সবাই ঢুকছে, সবাই বোনের কুটুম আসছে, ভাইয়ের কুটুম আসছে, এর কুটুম আসছে, সবাইকে দেখা দিচ্ছে, যখন যাবে কোথাও তখন বোরকা পরে যাচ্ছে, এমনও নাটকি ঢুঙ্গি আছে অনেক, যারা পর্দা করে এমন ঢুঙ্গি মেয়ে বহু আছে, পর্দা বলতে না, বাইরে গেলে লোককে দেখাবার জন্য বোরকাটা পরে যায়, বাকি পর্দা বলতে নেই, বাড়িতে যে আসছে তাকেই দেখা দিচ্ছে। তো এই বেপর্দা মেয়ে হচ্ছে সব থেকে খারাপ মেয়ে। আর গুণ কি, ওয়াহুন্নাল মুনাফিকাত, তারাই হচ্ছে মুনাফিক মেয়ে। কে আরেকটা, আরেকটা হামতা খাইয়ে লাভ, যারা হচ্ছে অহংকারী, মহিলার মধ্যে অহংকার আছে, অহংকার আছে, একটু বললেন মহিলার সৌন্দর্য, মহিলার অহংকার, মহিলার অলংকার, মহিলার অহংকার, অলংকার পড়লে সে যেখানে যাবে অহংকার দেখাবে, নিজেই অহংকার দেখাবে, তারপরে অলংকার পরে গর্ব করবে, তারপরে অলংকার নতুন কিছু কিনলে পরে নতুন ডিজাইনটা দেখাবে। আপনাদের মনে আছে আমি মাঝে মাঝে বলি, মেয়েরা আমাকে অনেক সময় গালাগালি করে, একজন মেয়ে সোনার নূপুর কিনেছে, পায়ে পড়েছে সোনার নূপুর, এখন বিরল। তো সে দেখাবে পরিবেশে যে নূপুরটা বিরল, আমি দেখাবো। এবার শাড়ি পরে আছে, শাড়িতে ঢেকে আছে পাটা, নূপুরটা ঢেকে আছে। তো নাটিতে যখন চলছে বলছে তোমাদের মা এটা আঙিনাটা খুব নোংরা, শাড়িটা একটু তুলে চলছে, অথচ শাড়ির তোলার কোনো প্রয়োজন নেই, কাদা নেই, চোর কাটা নেই, কিছু নেই, শাড়িটা তুলছে। তোলার উদ্দেশ্যটা কি জানেন? আমার পায়ে নূপুরটা আছে তোমরা দেখো। আর একটা মনে আছে ওই যে একসঙ্গে ভাত খাচ্ছিল, দিয়ে একটা মেয়ে তার হীরের আংটি পড়েছে, সে হীরের আংটি পড়েছে, সে পরিবেশন করছে। এবারে হীরের আংটি পরা হাতে চামচ ধরে গোস্ত, গোস্ত নেবে আর গোস্ত নেবে, বুঝতে পেরেছে যে আমাকে আংটিটা দেখাচ্ছে, বেশ ঝলক মারছে, ঝিলিক মারছে। ও তখন ভাবছে তো তার আংটি দাঁড়িয়ে দাঁড়াও, তখন শাড়িটা এভাবে তুলে এখানে কি আছে বাউটি না কি বলে, সেখানে গিয়ে মহিলা মহলে ব্যাস ওই আপোষের অহংকার, আপোষের গর্ব। অনেক সময় অনেক মেয়ে কষ্ট পায়, তার বোন হয়তো গরিব ঘরে বিয়ে হয়েছে, বোনের বাড়ি যাচ্ছে সমস্ত অলংকার সমস্ত রকমের ড্রেস নিয়ে পরে, আর বোনটার মনে কষ্ট হবে না? সেটা বোঝে না, ও সব বোঝে না। বরাঙ্গি তো বরাঙ্গি তো ঘর করছে, ও পুড়ছে পুড়ুক, আমার বরাঙ্গ করে নেই, তার মানে ওর নিজের যে এটা সেটা মিটছে, এই জন্য অন্য খেয়াল কিছুই করে না। বলছে মুনাফিক মেয়ে, এরা হচ্ছে মুনাফিক মেয়ে যারা বেপর্দা এবং অহংকার, অহংকার নিজের রূপের অহংকার, রং সাদা তাই অহংকার, চেহারা ভালো আছে তাই অহংকার, অলংকার আছে তাই অহংকার। এই অহংকার আপনার পছন্দ করেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর, আল্লাহ তাআলা কোন অহংকারীকে পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনের বুকে অহংকারের সাথে দম্ভের সাথে চলাফেরা করবে, আল্লাহ পছন্দ করেন না। তো যাই হোক, এমন মেয়ে ভালো মেয়ে নয়, তারা হচ্ছে কপট মেয়ে, কপট নারী আর মুনাফিক। লা ইয়াদখুলুল জান্নাতা ফিল হুন্না ইল্লা মিসলুল গোরাবিল আ'সাম, তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেস্তে যাবে। এই মেয়েদের মধ্যে বেহেস্তে যাবে, বেহেস্তে যাবে না তা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন কাক দেখেছো তোমরা ঢাকে ঢাকে কাক দেখেছো, এমন কাক কি দেখেছো যার ঠোঁটটা লাল এবং পাটা লাল, পায়রার মতো দেখেছো? কোনো কোনো কাক হয়তো হয়ে যায়, তাছাড়া হাদিসে আসতো না, কোনো কোনো কাক নিশ্চয়ই থাকবে যার ঠোঁট লাল এবং পা লাল। তো যেমন বিরল কাকের দলের মধ্যে দেখা যায় না, তেমনি এই মেয়েগুলোর মধ্যে যে বেপর্দা হয়ে জান্নাতে যাবে এত বিরল হবে, এর সংখ্যা কম হবে। মোট কথা, এরা জান্নাতে গেলেও সংখ্যায় খুব কম জান্নাতে যাবে, যেহেতু তারা ছিল বেপর্দা এবং তারা ছিল অহংকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু আওরা ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, মেয়েরা হচ্ছে গোপনীয় জিনিস, মেয়েদের সবটাই হচ্ছে গোপনাঙ্গ। যখন সে বের হয় শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভন করে তোলে, যখনই বাড়িতে গেল বাইরে গেল তখনই তাকে, অবশ্য অনেক মহিলা আছে যে পুরুষরা আমাকে দেখুক তার জন্য সৌন্দর্য অবলম্বন করে যায়, সেন্ট মেখে যায়, কিন্তু যদি তার ইচ্ছাও না থাকে শয়তান তাকে পর পুরুষের চোখে শোভনীয় করে দেখায়, ফলে ইপটিজিং হয়, ফলে আকর্ষণ হয়, ফলে দেখা দেখি হয়, ফলে চোখাচোখি হয়, ফলে হাসাহাসি হয়, ফলে তারপরে যা হয় হয়। সুতরাং মহিলারা হচ্ছে গোপন অঙ্গ, মহিলা হলো গোপনীয় জিনিস, বাইরে বের হলে শয়তান তার দিকে গভীর দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে দেখতে থাকে। শয়তান বলতে শয়তান মানবরূপী শয়তান, এরা তাকিয়ে দেখতে থাকে এবং জিন শয়তানও দেখতে থাকে। একা বাইরে যেতে নিষেধ করা হয়েছে মহিলাকে, বিপদের ভয়ে তাদের নিরাপত্তার জন্য স্বামী সঙ্গে স্বামী অথবা কোনো এগানা বা মাহরাম পুরুষ সঙ্গী থাকার শর্তারোপ করা হয়েছে, তাই টিজিং সহ আরো অন্যান্য অঘটনের হাত থেকে মহিলা নিষ্কৃতি পেতে পারে। টিজিং করছে একা মহিলা গেলে পরে দেখেছেন, বেল পারলে কাকের কি রে, তারপর আরো কত রকম, সঙ্গে যদি তার ভাইও যায় তো বলবে কি কাকের ঠোঁটে আঙ্গুর, ওটার ভাই রে, ওসব দেখে না, ভাবছে কি নিশ্চয়ই লাভার হবে, প্রেমিক হবে, বলে দিচ্ছে কাকের ঠোঁটে কালো রং, যে মহিলা সুন্দরী তখন বলে কাকের ঠোকে আঙ্গুর, তার কাকর ঠোকে আঙ্গুর, আল্লাহ জানে না, কমেন্ট করে বসবে না, জেনে কমেন্ট করে বসে ভাই তার সঙ্গে না, বোঝে না প্রেমী, এখন রাস্তা দিয়ে চলে এসে আল্লাহ মুস্তান, মহিলা একা গেলে পরে মহিলা একা গেলে পরে ব্রিজিংটা বেশি হয়, আর এই ব্রিজিংয়ের ফলে ভাই প্রতিবাদ করে বা বাপ প্রতিবাদ করে, নিয়ে কত মারামারি খোনাখুনি হচ্ছে নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। বিশেষ করে মহিলা একা কিনে সফর করা নিষিদ্ধ, পুরুষের ক্ষেত্রে একা সফরে নিন্দা করা হয়েছে। পুরুষ যদি সফরে যায় তো একা করা ঠিক না, কজন সফরে হতে হবে, কমসে কম দুজন না তিনজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকিবু শয়তান, যে একা সফর করে যায় সবার হয়ে একা সফর করে সে শয়তান, আর রাকিবানে শয়তানান, দুজন হলে পরে দুটো শয়তান, তিনজন হলে হচ্ছে সফর। দেখছেন সফরে জামাতবদ্ধ ভাবে যাওয়া ভালো, বিশেষ করে সফরে যেটা শহর হয়ে গাড়িতে যেতে হয়, উঠে যেতে হয় ইত্যাদি। তাহলে মহিলা যদি একা যায় যার সঙ্গী কেউ নেই অথবা মহারাম নেই, তার অবস্থা একাকী অবস্থা হতে পারে। মহিলাকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য একাকিনী সফর না করে, কোন সফরই না ইবাদতের সফর আর না হাট বাজারের সফর। কোন মহিলার জন্য যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার জন্য জায়েজ নয় যে সে এক রাত একদিনের সফর করবে মাহরাম ছাড়া অথবা স্বামী ছাড়া। কোন পুরুষ যেন কোন মহিলার সাথে একান্তে বাস না করে মাহরাম ছাড়া, আর কোন মহিলা যেন একা সফর না করে মাহরাম ছাড়া অন্য গায়ের মাহরামের সাথে সফর না করে। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজ পালন করতে বের হয়েছে, হজ পালন করছে, আর আমি অমুক অমুক যুদ্ধে নাম লিখেছি, ও হজে যাবে আর আমি যুদ্ধে যাব, ও হাজি আর আমি গাজী। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিক ফাকুজ্জামা ইমরাতে, তোমার গাজী হওয়া দরকার নেই, তুমি হাজি হও, তোমার বউয়ের সাথে গিয়ে হজ করো। তবু যেন তোমার বউ একা হজ করতে না যায়, যাও তুমি স্ত্রীর সঙ্গে গিয়ে হজ করো। ইসলামের এই নীতিকে উল্লঙ্ঘন করার ফলে অপরাধ মহিলারা করে, তারই সত্য কুফল স্বরূপ তাদের জীবনের অভিশাপ নেমে আসে, চিরদিন কার জন্য পবিত্রতা সতীত্ব নষ্ট হয়ে যায়। অনেক মহিলার চরিত্র থেকে তার পবিত্রতা চলে যায়, কেউ টিজিং এর শিকার হয়, কেউ বা হয় ধর্ষিতা, কেউ বা ঢেকে রাখে, কেউ প্রকাশ করে সাহসের সাথে ধর্ষকের শাস্তি দেয়, কেউ বা প্রকাশ করে দেয় তারপরে এফআইআর করে ইত্যাদি ইত্যাদি। শাস্তি তো দৃষ্টান্তমূলক হয় না, আমাদের দেশের আইন অনুযায়ী সে দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, ফলে মহিলার যা হারিয়ে যাওয়ার তা হারিয়ে যায়, যে দাগ লেগে যায় তা আর মুছে না। এই জন্যই নারী স্বাধীনতার আহ্বায়করা যা বলে তাদের কথায় কান না দিয়ে যদি ইসলামের বিধান মেনে মহিলা পূর্ব সতর্কতামূলক কাজ করত এবং একাকিনী সফর না করত, তাহলে হয়তো সে অনেকটা সুরক্ষিত থাকতে পারত, বাঁচতে পারত শ্লীলতাহানির ছোবল থেকে, প্রিজিং থেকে, থানা পুলিশ কোর্ট কাছারি নানা জেরা কৈফিয়তের হাত থেকে, রেহাই পেত হুমকি ধুমকি ও খুন হওয়ার আশঙ্কা থেকে। সব থেকে মুশকিল হচ্ছে ধর্ষণ হওয়ার পরে, ওটাকে কি বলা হয়, মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্ট খুবই ব্যাগিত, এই জন্যই তো মহিলারা গোপন করে। আর নারী স্বাধীনতার আহ্বানকারী যারা, তারা ওই যে সবাই বলে যে শিয়াল মশাই বলছে ইনকিলাব জিন্দাবাদ, মুরগির ঘরের ভিতরে থাকা চলবে না, মুরগির দরমার ভিতরে থাকা চলবে না, দরমার দরজা খুলে দাও, তারা বাইরে বেরিয়ে আসো। কে বলছে? শিয়াল মশাইরা। উদ্দেশ্য বুঝতে পারছেন? হ্যাঁ, উদ্দেশ্য পরিষ্কার। মেয়ের কি একাকিনী সফরের অধিকার নেই? একাকিনী বা পছন্দসই অর্থনগ্ন পোশাকে বের হলেই কি পুরুষের অধিকার জন্মে যে ব্রিজিং করা? কেন মেয়েরা কেন পারবে না? মেয়েরা বলছে, মেয়েরা মানে প্রতিবাদ করছে, মেয়েরা যদি একা বের হয় তো পুরুষ এসে হামলা করবে কেন? মেয়েদের কি অধিকার নেই? দেখুন না, তা হয়তো নয়, কিন্তু এর ফলে সংগঠিত বিপদের জন্য মহিলার উন্নাসীকতা অনেকটাই দায়ী। সে এই ছোট কাপড় পরেছে বলেই, সে উলঙ্গ ড্রেস পরেছে বলেই তাকে ব্রিজিং করা ধর্ষণ করা হচ্ছে। আত্মরক্ষার জন্য মহিলার ক্যারাটে শেখা দরকার। এবার বলছে কি না, তাহলে ক্যারাটে শিখতে হবে, তাহলে পুরুষকে কি করতে পারে, গায়ে করতে পারে, তা হয়তো মোকাবেলার সময় কাজে দেবে, কিন্তু অকস্মাৎ বিপদের হাত থেকে রেহাই পাবে না, আর যা ঘটবার তা ঘটে দেবে। এর জন্য প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে, যদি ব্রিজিং না হয়, ধর্ষণ না হয়, ঠিক আছে, প্রশাসন কড়া পদক্ষেপ করলে অপরাধীকে মৃত্যুদণ্ড দিলেও কি মহিলার যা হারিয়ে রেখে তা ফিরে আসবে না? কোন ধর্ষণ করলো পরে তার মৃত্যুদণ্ড হলো, তো মহিলার যা হারিয়ে গেছে ফিরে আসবে? তার থেকে যাতে না হারাতো সেই চেষ্টা করা উচিত ছিল। যার কেউ নেই সে কি করবে, বাইরে যেতে বাধ্য হলে সে কি করবে, সে কথা আলাদা। প্রয়োজনে তাকে আদেশ পালনের বোঝা হালকা হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ, যথাসম্ভব তোমরা আল্লাহকে ভয় করো, যথাসম্ভব যথাসাধ্য, যেখানে না গেলে উপায় নেই, একা না গেলে উপায় নেই সে আলাদা কথা, কিন্তু খবরদার উপায় থাকতে তুমি একা যেও না, মাহরাম ছাড়া যেও না, ভেবে দেখুন আপনার মনে ভয়ের পরিমাণ কতটুকু, ভয় আছে নাকি অনীহা কাজ করছে। ভয় থাকলে বেঁচে যাব, আর ভয় না থাকলে, অনীহা থাকলে ফেঁসে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বেঁচে যাই, আমরা ফেঁসে না যাই। আল্লাহ আমাদেরকে সফল করুন দুনিয়া ও আখিরাতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।